আপনার মুখ দিয়ে কিছু উচ্চারণ করছিলেন, আমি এই উচ্চারণটা কিছু প্রশ্নের উত্তর। হোয়াট কোশ্চেন বলে মেয়েটার দিকে দেখাচ্ছে না, অ্যারেস্টেড ম্যাডামস কোশ্চেন, চমকে উঠে বলছে হিউম্যান আই কান্ট আস্কিং এনি কোশ্চেন টু ইউ, আমি তোমায় কোনো প্রশ্ন করিনি বিকজ অব দ্য কোশ্চেন, তোমার কাছ থেকে প্রশ্ন বার হয়ে গেছে। কেন? আমি ডাক্তার, আমি যখন দমলিয়ে হা বললাম আপনি বললেন নো, আমি যখন দম দিয়ে হি বললাম আপনি বললেন নো, আমি যখন বললাম হু আপনি বললেন রাইট, হু ইজ হু, এই হু কে বলুন না, সুবহান, বুঝতে পারেননি এখনো আমার আল্লাহ জাত কি? আল্লাহ না, খোদা না, এসব সেফাতি না, আমার আল্লাহ জাত হলো হু, ছোট হেপেশ হু, সে আছে তিনি পরওয়ারদিগার, বাকি তাকে খোদা বলি, পরওয়ারদিগারে বেনিয়াজ বলি, রব বলি, কথা বুঝতে পারছেন না, আসলে তিনি সে মালিক কি? আপনি হুটা রাইট করলেন, হু ইজ হু, আমার আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, আপনি বলতে পারেন নিজের মতো সাজিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আপনার মতো সাজাই, এমএ পাস টেলে থাকতে পারে, মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ভাই হি মানে কে? সে, ঠিক আছে, সি মানে সে, হিজ মানে তাহার, ইজ মানে হয়, ইফ মানে যদি, ডব্লিউ এইচ ও হু, হু মানে, হু মানে কে, হু মানে কে, কে ও হু মানে কে, somebody is calling to you, আপনাকে কেউ ফোন করছে, হু কে, আপনাকে ডাকছে, হু কে, হু মানে কে? ইংরেজিতে হু কথার অর্থ কি? আপনি এখানে ধাক্কা মারার সময় ম্যাডাম কি বলছে? হু কে, হু মানে কে, হু মানে কে না? আমি তোর উত্তর দিচ্ছি লা, কেউ না, বলুন না সুবহানাল্লাহ, আমি তার উত্তর দিচ্ছি লা, কেউ না, তোমার জীবনের সাথে, মৌতের সাথে, হায়াতের সাথে, খুশির সাথে, ইবাদতের মালিক, তোমাকে বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, খেলানেওয়ালা, তোমার বিপদের বন্ধু কেউ না, লা ইলাহা, এমন কি কোনো মাবুদ দুনিয়ায় নাই, তো বেঁচে আছো কি করে? এত দূরটা যদি কেউ না হয়, কথা বুঝতে পারছেন তো নাকি? লা ইলাহা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোন মাবুদ নেই, তো বেঁচে আছো কি করে? তুমি জন্মালে কি করে? তুমি খাচ্ছ কি করে? তুমি বেঁচে আছো কি করে? তুমি উপার্জন করছো কি করে? তুমি চলছো কি করে? কেউ তো একজন আছে, ম্যাডাম তাই বলছে হু, সেটা কে? ওটা আমি বলছি ইল্লাল্লাহ, ওটা আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, কি বুঝে গেছে তো নাকি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর দেখুন মেডিকেল সায়েন্স বলছে যে তুমি যদি বেশি বেশি করে হার্টের উপর ধাক্কা মারো, তোমার ইনফেক্টেড ব্লাড দূর হবে, মনটা পরিষ্কার হবে, বুকটা হালকা হবে, আর আমার ইসলাম বলছে গুনার ময়লাগুলো ধুয়ে যাবে, তোমার মনটা পরিষ্কার হবে, তখন নিজের সাথে সাথে অন্যের উপকারটাও তুমি মনে রাখবে। আর ওইটা নোংরা হয়ে গেলে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, যতই তসবি পড়ো, যতই কলমা পড়ো, বেকার। তুই নামাজ পড়িস না, কিসের ফুটবল সিলসিলার লোক, নামাজ পড়িস না কেন? নামাজ পড়ার আগে ভালো নামাজি হওয়ার আগে ভালো মানুষ তৈরি হতে হবে, কথা বুঝতে পারছেন? খালি কপাল ঠুকে দাগ ফেলে দিলি নামাজি হয়ে গেল, সুন্দর করে পড়ছো, একদম হাঁটুর উপরে লুঙ্গি তুলে ফেলছো, একদম মুসলি হয়ে গেছো, মেশিন যদি খারাপ হয় তাকে সব বেকার, কথা বুঝতে পারছেন? এর পিছনে কথা, ওর পিছনে কথা, এর গিবত, এর তোহমত, ওর পিছনের কথা, ওর পিছনে, এর পিছনের কথা, এর পিছনে কথা, বুঝতে পারছেন না? আপনি আমি নামাজ পড়ে জান্নাতে চলে যাব কি? আপনি নামাজ পড়ছেন, পড়ুন মাশাআল্লাহ, অসুবিধা নেই, নামাজ পড়তে পয়সা লাগে না তাই পড়ছেন, নামাজ পড়তে পয়সা লাগে, জুম্মার দিনে 2 টাকা করে দেন না, কোটোতে বাড়িয়ে দেয় 1 টাকা, ঠগাস ঠগাস ঠক করে দেবে, বিকেলবেলা ইমাম সাহেব ঘুমতে বসে বলছে কারা নামাজ পড়তে এসেছিল বলতে, বলে কেন, বলে চারানা আজকের দিনে চলে, সিনাই চালিয়ে দেওয়া যাবে, কিন্তু তো 10 টাকার নোট এদিক থেকে এদিকে ছেঁড়া, কথা বুঝতে পারছেন? কুড়ি টাকার একটা নোট দিয়েছে যে গান্ধীজির একটা চকিরে, মানে কি সিগারেট খেয়ে ছাকা লেগেছে পুড়ে গেছে। মুদিখানার দোকানে যে টাকা লাইনে, চায়ের দোকানে লাইনে, ভিকারি লাইনে, সেই টাকা মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে। রাগ করবেন না আমার কথা, আপনি মিলিয়ে দেখবেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন। তো নামাজ পড়ি, হুজুর আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি। নামাজ পড়তে পয়সা লাগে না, নামাজ পড়ছেন না? আমি রোজা রাখি, রোজা রাখতে পয়সা লাগে না, রোজা রাখছেন না? আমি কলমা পড়ি, কলমা পড়তে পয়সা লাগে? আমি তসবি পড়ি, তসবি পড়তেও পয়সা লাগে না, তাই পড়ছেন? তো নামাজ পড়তে পয়সা লাগে না, নামাজ পড়ছেন, রোজা রাখতে পয়সা লাগে না, কিন্তু বইয়ের যে দু লাখ টাকার গয়না আছে, জাকাত দিতে পয়সা লাগে, ওটা দেওয়া হচ্ছে তো? না হুজুর, এবার চল্লিশ খানা শাড়ি, তিনটে ধুতি আর দশ পিট লুঙ্গি মাকে দিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেল। সে শাড়ি খুলে দেখে দু চারটে আবার ছেঁড়া, সব রিডাকশন সেলের মাল কিনে নিয়ে চলে যাবে বড় বাজার থেকে। রাগ করবেন না, তার জাকাত হচ্ছে 55-60 হাজার টাকা, আর তুই 20-30টা শাড়ি দিয়ে কাটিয়ে দিল। যা দি হুজুর, হিসাব করে দেখলে ও জাকাতের বেশি হয়ে যায়। বেশি বা কি দিতে বলেছে, আসলটাই তুমি দাও না বাপ, না দিই তো। মাদ্রাসায় এসছিল সব দিয়ে দিয়েছি, অমুক জায়গায় দারুল উলুম এসছিল, অমুক জায়গার এই এসছিল, অমুক জায়গায় সেই এসছিল, সব দিয়ে দিয়েছি। তোমার পাশের বাড়ির গরিবটা খেতে পায়নি, ওর দিয়েছ? তোমার নিজের চাচা লুঙ্গিতে গাঁট বেঁধে দিয়ে নামাজ পড়ছিল, ওকে লুঙ্গি দিয়েছ? কথা বুঝতে পারছেন না? তোমার পাশের বাড়ির ভিখারি একবেলা খায়, আর একবেলা হু হু করে কাঁদে, তাল সেদ্ধ করে বাচ্চাকে, ও বাবা রে আল্লাহ তোমার শুকর, তুমি ভালো করে খাও, তাল সেদ্ধ করে মানুষকে খাওয়ায় এখনো। গরিবের বাচ্চা রাত্রে ডালের পানি হয়নি, গরম পানিতে নুন, আসাম সমেত ভাত নুন দিয়ে খেয়ে নিল, দিয়েছো তাকে? না, মাদ্রাসা জাকাত মাদ্রাসার জন্য। তুমি শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের? জাকাত তো এতিমের জন্য। সবকিছু তোমার এলাকায় করার পরে যদি বাঁচে, তারপরে তুমি চিন্তা করে দেখবে। কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? তারপরে তুমি চিন্তা করে দেখবে, তোমার এলাকার মানুষ খেতে পাচ্ছে না, আর তুমি এখানে ওখানে পাঠিয়ে হবে না। জাকাত নিয়ম লামাটিনা, একটা লামাটিনিয়া যার নামে লামাটিন গার্লস লামাটিন বয়েজ স্কুল আছে, সে বলছে মুসলিমরা যদি ঠিক মতো করে জাকাত দিত, সব সমাজের মানুষ যাই হতো, মুসলমানরা কোনোদিন গরিব হতো না। বলুন না, সুবহানাল্লাহ। আজকে মাতালকে দেখে আমি বলছি, মাতাল চলে যাবে, মাতাল কি গন্ধ, বাপরে বাপ, মাতালকে দেখে তুমি গন্ধ বলে নাক ছিটকাচ্ছ, আর তোমার পাশে যে সুদখোর বসে আছে দেখতে পাও? কথা বুঝতে পারছেন? তোমার পাশে যে নিজের ঘরে গরিব এতিমের হক মেরে জাকাতের পয়সায় রান্না করে খাচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না? সে যদি হারামখোর হয় তো সুদখোরটা কি হালালখোর? কথা এর মধ্যেও আছে, রাগ করবেন না, এর মধ্যেও সুদখোর আছে, রাগ করে লাভ নেই। হুজুরের ডাইরেক্ট বললে আগামীবারে দাওয়াত করবে না, ওইখানেই তো গন্ডগোল। কোন দাওয়াতটা নেবো, কোনটা নেবো না, ওটা কমিটি ঠিক করে না, আমি ঠিক করি, কাদেরটাই যাবো কাদেরটাই যাবো না। হুজুর কমিটি থেকে আপনাকে এবারে সিলেক্ট করে, জুম্মা জুম্মা আট দিন কমিটি হয়ে আমায় কি সিলেক্ট করবি? হক কথা শোনার কান আছে? বলছে হ্যাঁ, আমি তারে ঠিক আছে আমি যাবো, সত্য কথা বলতে পারবো না। মৌলানাই গড়বড়, হুজুরে গড়বড়, মুলি সাহেবে গড়বড়, সবেতে গড়বড় হয়ে বসে আছে, সমাজের সব জায়গায়। আপনি চিন্তা করুন, 10% সুদ করে থাকতে পারে, আবার 90% থাকতে পারে, জাকাত মেরে খাওয়া পার্টি 10% থাকতে পারে, 90% থাকতে পারে, কিন্তু একটা পার্সেন্টেজ আল্লাহওয়ালা আছে বলি আজ আমরা সমাজে বেঁচে আছি। বলুন না সুবহানাল্লাহ। তাই জন্য আমাদের দোয়া চাইতে হয়, আল্লাহ তোমার পরেজগার বান্দাগুলোকে তুলে দিয়ে হুফালাতুন কা হুফালাতি শাইর, আটা চালা চালনির উপরে আসল জিনিসগুলো নিচে পড়ে যায়, ভুসিগুলো উপরে রয়ে যায়, তেমন আমাদের আল্লাহওয়ালাগুলোকে চেলে কবরের নিচে নিয়ে আমাদের উপরে রেখে দিও না। আমাদের 10 জনের পেছনে একজন করে আল্লাহওয়ালা রেখো। বলুন না আমিন। কথা বুঝতে পারছেন? যাই হোক, এগুলো তাহলে কি বেকার হয়ে গেল? না হুজুর, মাতাল খুব মদ খায়। তো মদ খায় ও ইমাম সাহেব, ও মুবাল্লিগ আমির সাহেব, মদ খাই তোকে একটু হাতটা ধরে বুঝিয়ে ধর, ওর হাতে হাত দিলে নাপাক হয়ে যাবে গা। তাহলে তোমার থেকে মাতালের পাওয়ার বেশি? হ্যাঁ, এতদিন নামাজ পড়ে ঘাস কাটলে? ও তোমায় ছুঁয়ে দিলে তুমি নাপাক হয়ে যাচ্ছ, কেন তুমি আল্লাহওয়ালা, তুমি নামাজি, 40 চিল্লা লাগিয়েছো, তুমি ওকে ছুঁয়ে দিয়ে পাক করে দাও, দেখবো কার পাওয়ার বেশি। এত নামাজ পড়ে মাতালের পাওয়ার বেশি, ও তোমায় ছুঁয়ে নাপাক করে দিচ্ছে। আমার ওয়াজ খারাপ লাগছে নাকি শুনতে? তো ও তোমায় ছুঁয়ে নাপাক করে দিল, তা তুমি তো আল্লাহওয়ালাকে ছুঁয়ে পাক করে দাও। আরে ফুরপুরা শরীফে নামছি গাড়ি নিয়ে, একটা লোকের টলতে টলতে আসছে, আমি কাঁচলা নাম, এই চাচা, ছি ছি ছি ছি, তুমি মদ খেয়েছ? খুব খারাপ কাজ চাচা। কেন এইসব কে মাতলাম টলতে টলতে যাচ্ছ? ওই আমি মদ খাইনি। ফের মিথ্যে কথা বলে, আল্লাহর কসম বলছি মদ খাইনি। কি আমি গাঁজা খেয়েছি? সে একই তো ব্যাপার হলো, মদ আর গাঁজা তফাত কোথায়? মদের জায়গায় গাঁজা খেয়েছো, তো তফাত কোথায়? তুই আল্লাহর কাছে কি মুখ দেখাবে? জাহান্নামের আযাব যখন দেবে না, কষ্ট যখন বুঝতে পারবে। দূর কি গো? বলছে ওকে বলে দেবো তোরই বান্দা আযাব দিবি, কষ্ট দিবি, জান্নাত দিবি, জাহান্নাম দিবি, তোর বান্দা কষ্ট দিলে, তোর যদি না কষ্ট হয় তো মর কি? কথাটা একটু ভেতর থেকে চিন্তা করুন তো ভাই, কথাটার ভেতরে ঢুকুন তো। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, চলুন আরেকটু উপরে চলে যাই, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লিখছে, দুনিয়ার জমিনেতে কোন বান্দা যদি তার আল্লাহকে, আমার আল্লাহকে ওই শিশু বাচ্চার মতো মহব্বত করে, শিশু বাচ্চার মতো ভালোবাসে, যে শিশুটাকে তার আব্বা হাওয়ায় উড়িয়ে ঝুলা ঝুলাতে থাকে, মানে ছুঁড়ে দেয় না আবার ধরে, ছুঁড়ে দেয় আবার ধরে, অথচ বাচ্চাটা ভয় পায় না, মজা নেই, কথা বুঝতে পারছেন? মজা নেই, ভয় পায় না, আর রেখে দিলে বলে আবার, এবং বাচ্চারা বলে আবার, মানে আবার কর। বুঝছো, ওই মাসুম শিশু বাচ্চার মতো, যেমন সে তার মনিবটাকে, নিজের গার্জেনকে জানে, আমার যত উঁচুতেই তুলুক ওর প্রাণ চলে গেলে আমাকে নিচেই পড়তে দেবে না, ওই রকম যদি অন্ধের মতো কোন বান্দা আমার আল্লাহকে মহব্বত করে বিশ্বাস করে ফেলে, আমার আল্লাহ বলছে আমি রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে ওই বান্দার জিন্দেগানি জীবনের তামাম গুনাহ খাতা গুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। বোঝা যাচ্ছে তো? খুব ঠান্ডা মাথার ওয়াজ হচ্ছে, কিন্তু বোঝার জিনিস, কারণ দুটো বাজতে যাচ্ছে, তো একটু ঠান্ডা মাথার ওয়াজ করতে হবে, যাতে বোঝা যায়, নাহলে ঘুম এসে যাবে। বলছে কোন মানুষ যদি অন্ধের মতো ভালোবাসে আমাকে, আপনারা জানেন এই কালামের একটা মোটরসাইকেল আছে না, ঘোরালে চলে, স্কুটি না, মানে আমায় একটা দিয়েছে, ফার্স্ট হুইল আছে, চিকু চিকু ভাই বাঁকড়ার, উনি আমাকে একটা ওই রকম মোটরসাইকেল দিয়েছে। তো ওই মোটরসাইকেলটি আমি দুদিন পরে তার বাড়িতে গেছি, তার মেয়েটা আবার পড়াশোনা করে, আমি ওখানটা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বলছি এই একজন লোক আছে একটু নেশা টেশা করতো এইদিকে বাড়ি না, বলছে মামা যান আমার আব্বা তো, আমি সরি কিছু মনে করিসনি, শোন না বাড়িতে একটা লজ্জা লাগবে না, তার বাপ যদি মাতাল বলি তার বাপকে লজ্জা লাগবে না, তাকে আপনি সত্যি কথা বলেন, আমাকে কেউ এসে যদি বলে খারাপ লাগবে, কিছু মনে করো না, মানে বুঝতে পারবে বলে বললাম সরি, একটা ম্যানার বলে জিনিস আছে, মানে আমার আব্বা তো, আমি কই আজকে বেরোই না, বলছি ভাই যান আজকে কি কদিন, দুদিন হচ্ছে দেখছি সকালবেলায় ঘুম থেকে উঠে লে ধুয়ে এসে গোম মেরে বসে থাকছে, মানে একদম হুগলির দিশি ভাষা, লে ধুয়ে এসে গোম মেরে বসে থাকছে, মানে চুপচাপ গোসল করেছে বসে, তো ওইসব খেতে যায় না, ধুর বিড়ি পর্যন্ত খায়নি, আর কেন কি জানি কি হয়েছে, কথাবার্তাও বলে না, খেতে দিলে দুটো খায় আর চুপ করে বসে থাকে। আর চত ভেতরে গেছি, সালাম আলাইকুম চাচা, আমি এখানে ওইদিকে থাকছি, আরে এ তো অন্যদিকে অ্যাঙ্গেল হচ্ছে, আচ্ছা আচ্ছা কথা বলবেন না, চই তোর মামাকে এক কাপ চা করতে না রে, অন্যদিক থেকেই বলছি, আরে আমি চা খাবো না, শুনেন না আমার সাথে কথা বলেন। সামনেটাই গেছি, যেদিকে ঝরঝর করে কাঁদছে, ডুকরে ডুকরে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে বুড়ো মানুষ, এখন আমার পাটাকে এইভাবে জড়িয়ে ধরেছে, একদম হবান করে পড়ে গিয়ে জড়িয়ে ধরেছে, আমারও চোখে পানি এসে গেছে। বুঝলেন কি হলো চাচা? কি হয়েছে? বুঝলি, আমি কি জাহান্নামী জিনিস খেতাম? আমি কার রক্তের সাথে বিয়াদুবি করেছি? আমি কার রক্তের সাথে বিয়াদুবি করেছি? আমি কি জাহান্নামী জিনিস খেতাম? বাপ আমাকে মাফ করে দে, আমার দাদা হুজুরের আওলাদ তুমি, আমার রসুলের রক্ত তোমার শরীরে, কুরেশ বংশের ছেলে বাবা তোমরা, আমাকে মাফ করে দাও আব্বা। হর ঝরঝর করে কাঁদছে। আমি দু হাতে করে তুলে মোটরসাইকেলে বসিয়ে দরবারে বড় চাচা হুজুরের কাছে এনে তওবা পড়িয়েছি। এত বড় দাড়ি রেখে মাশাআল্লাহ এখন ঘুরছে, বলুন না সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজে একটা ধাক্কা জিন্দেগির নজরিয়াকে পাল্টে দিতে পারে। আপনি মাতালকে দেখে ঘৃণা করছেন কেন? আপনি তার ভেতরে ঢুকে একবারও দেখেছেন? ও মদ খাচ্ছে, গালাগাল দিচ্ছেন, ফল কিনতে পয়সা দিয়েছিলেন ওকে না? ওই পয়সাটাই তো ফল কিনতে পারে। ও দেখছে ফল কিনেও যা হবে তার থেকে ভালো আধ খাওয়া হয়ে রয়ে যাবে, মদই খাই। কত বুঝতে পারছেন? দশ টাকার কতটা ফল দেবে? জুয়ার থেকে জুয়া খেলছে কবার যেয়ে বারণ করেছেন? নেই, খালি নামাজ পড়ো আর দোয়া শিখে গেলাম। তামরুন বিল মারুফ, আমরা বিল মারুফ হচ্ছে, আর নাহি আনিল মুনকার, যেগুলো তানহাউন আনিল মুনকার, ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে কিন্তু খারাপটাও তো বারণ করতে হবে। জুয়া টুয়া খেলে মস্তান টাইপের ছেলে যদি মারে, মারে মারবে? দিন প্রচার করতে যে আল্লাহ রসুল তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়ে গেল, যদি এটা সুন্নত হয়ে থাকে তো মার খাও তো সুন্নত, খাবে দু খাতা, কি হয়েছে? নজর আপনি খাবেন না, আমাদের ওরকম সিস্টেম নেই। আমাদের কোরআন হাদিসের বাইরের কোন সিস্টেম নেই, আমাদের সব সিস্টেম কোরআন হাদিসের বাকি আছে। ও ধরে ধরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে ঘর বাড়ি ছেড়ে একটা সিয়াসের তার হাদিস থেকে আমায় দেখিয়ে দেন, আল্লাহর কসম করে বলছি আমার এই যে 2 থেকে 2.5 লক্ষ বাচ্চা তো ওই জন্য কম ভক্ত, এই ইয়াংস্টার্সকে নিয়ে আমি আল্লাহর কসম বলছি, এই যে একটা সিস্টেমটা একবার নবীর যুগে সাহাবার যুগে কেউ করেছে একবার দেখান, আমি আগামী কাল যে আপনার পেছনে জয়েন্ট দেবো, 3 চিল্লার আগে বাড়ি আসবো না, একবার দেখিয়ে দিন কোরআনে হাদিসে কোথায় আছে। কথা বুঝতে পারছেন? না না, আমি পড়াশোনা করি একটু একটু, বেশি না, পারবে না, পারবেন না, চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া রইল। বরং তাদের মধ্যে থেকে আমাদের সুনাম করছে আশরাফ আলী থানভী সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর কে জায়গা দেখা যাতা হ্যায় মিলাদ মে খড়ে হোকর সালাম পড়তে হ্যায় তো কোই উসে মানা করতে হ্যায়, আপকি ক্যা রায় হ্যায়? আশরাফ আলী থানভী সাহেব আত-তাবলীগ পত্রিকার 38 পৃষ্ঠার মধ্যে লিখছে, মিয়া সিরফ নামাজ মে কিউ, সিরফ মিলাদ মে কিউ, জব রিজত কে বয়ান হো তব ভি খড়া হো যাও, জব মেরাজ কে বয়ান হো তব ভি খড়া হো যাও, জব নাতে রসুল পড়না তো খড়া হোকর পড়না, ইহা তক কে লব পে মোহাম্মদ কে নাম আতে ওয়াক্ত খড়া হো জানা, মিলাদ মে তো গা বগা খড়ে হো সকতে, কৌন মানা করেগা? বলুন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে আমাদেরটা নাম করে গেছে, বেশি ভেতরে ঢুকবো না, শর্টে সংক্ষেপে বুঝতে হবে। আপনি মাতালটাকে দেখে কেন চলে আসলেন? মাতাল হারাম কোথায় লেখা আছে? মদ হারাম লেখা আছে, কি কথা ঠিক না ভুল বলছি? মাতাল তো হারাম নয়, কারণ গুনা গুনা রয়ে যাবে, গুনাগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, পাপ পাপি রয়ে যাবে, পাপি কিন্তু আল্লাহর বলি হয়ে যাবে, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কাজ করি একদিন আল্লাহর প্রিয় হয়ে যাবে, আর মাতাল মদ খাবে, মদ মদ রয়ে যাবে, মাতালকে আল্লাহ হযরতে বিশের হাফি বানিয়ে দেবে। হযরতে বিশের হাফি কে ছিলেন? প্রথম জীবনটা মদে মাতালে ছিল না, এখন গর্তে পড়ে গেছে, উঠবো কি করে? সেই বাদ দিয়ে আরো ভয় দেখাচ্ছে, জিভ পুড়িয়ে চোখে গোজা দেবে, আল্লাহ না শিব পুড়িয়ে চোখে দিয়ে দেবে, আগুনের কাছে দিয়ে না জিভ কেটে নেবে, একে ভয়েতে মরে যাচ্ছে, নামাজ পড়তে পারেনি, কি হবে? ফের মহিষাগুলো খালি ভয় দেখিয়ে পেছন পেছন ঘুরাচ্ছে, এক অক্ত নামাজ কাজা করবে বাবা, আসি হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি ওয়াজ করলাম চলে গেল, মলি সাহেব মসজিদে বয়ান দিলে চলে গেল, এর রিয়াকশন কে সামলাবে? সবাই নামাজ পড়তে যাচ্ছে, দুটো ছেলে বসে আছে, নামাজ পড়তে যাবে নি, চপ কালকে মেরাব ভাই ওয়াজ করলে শুনেছিস? তাহলে কি একক তো নামাজ কাজা করলে কত হুব্বা জাহান্নাম বলছে? 80 হুব্বা। তার মানে জানিস 2,88,000 কত বছর জাহান্নামের তলায় যেতে হবে কত একক তো নামাজ কাজা করলে? তো চ যাবিনি পাগল তোরা বোকা। প্রথম দিনই আমার গেম ফিনিশ হয়ে বসে আছে। কেন যে এক অক্টর জন্য 2,88,000 কত বছর যদি জাহান্নামের তলায় যেতে হয় তো আমি বাঁচবো তো 70 বছর। আরে এক অক্ট কাজায় 3,00,000 বছর জাহান্নামের তলায় যেতে হবে। তো যা হওয়ার প্রথম দিন কাজা করে মিটে গেছে, আর নামাজ পড়ে লাভ নেই, যা হবে হবে, ছেড়ে দে। কি আমার কথা বুঝতে পারছেন না? বাঁচবো তো 70 বছর, আরে এক অক্ট কাজা করার জন্য যদি 3,00,000 বছরের কাছাকাছি জাহান্নামের তলায় যেতে হয় তো প্রথম যেদিন কাজা করেছি সেই দিনই তো গেম ফিনিশ হয়ে গেছে। বাবা অল্টারনেটিভ কথাটা আপনি বলে দেননি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, কিতাবের নাম নোট করুন, জুবদাতুল আসরার। জুবদাতুল আসরার এর মধ্যে খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, আমার গুনাহগাররা কোথায় আছিস? আমার গুনাহগাররা সমস্ত মানুষ একত্রিত হবে। আল্লাহ বলবে, তোরা কি করতে এসেছিস? আমি তো গুনাহগারদের ডেকেছি, তোরা কেন চলে আসলি? উম্মতরা বলবে, আল্লাহ আপনি তো গুনাহ করতে বারণ করেছেন। আল্লাহ তার উত্তরে বলবে, কেন গুনাহ করিসনি? কেন গুনাহ করিসনি? আল্লাহ বলবে, কেন গুনাহ করিসনি? ইয়া আল্লাহ, এটা কি কথা হলো? ওয়াজ আমার বুঝতে পারছেন তো নাকি? কেন গুনাহ করিসনি, এটা কোন কথা? আল্লাহ বলবে, আরে আল্লাহ, এই কেন ইলেকট্রিক বিল জমা দিতে যাসনি? তাহলে বলেছিল নিশ্চয় কেউ, এই ওই লিখাটা কেন করিসনি? নিশ্চয় মাস্টার করতে বলেছিল। এই মামার বাড়ি কেন যাসনি? নিশ্চয় যেতে বলেছিল। এই তুই কেন গুনাহ করিসনি? নিশ্চয় আল্লাহ গুনাহ করতে বলেছিল। বুঝতে পারছেন তো নাকি? নাহলে আল্লাহ কেন জিজ্ঞেস করবে? আল্লাহ আপনি গুনাহ করতে যে বারণ করেছেন, বলছে পাগল, আমার একটা নাম রহমান, আমি রহম করি, তাই একটা নাম হচ্ছে রহিম, আমি দয়ালু, তাই একটা নাম হলো করিম, আমি বুজুর্গ, তাই মর্যাদাবান, তাই আমার একটা নাম হচ্ছে গফুর, এই গফুর নামের অর্থ হলো ক্ষমাকারী। ওরে পাগল, তোরা যদি গুনাহ না করিস আমি কাদেরকে ক্ষমা করব? আমার গফুর নামটা কি কাজে আসবে? পাগলের দল, তোরা গুনাহ করে ফেলেছিস, রাতের অন্ধকারে নীরব নগরীতে চলে যা, একা হয়ে যা, নিজের গুনাহ খাতা গুলোকে খেয়াল কর। আমি আল্লাহ, আমার দরবারে একটু গিয়াজারি কর, আমার কাছে একটু তওবা কর, কান্নাকাটি কর। আল্লাহ, না কাঁদলে কি করবে? কান্না যে পাই না কোনো ব্যাপার নয়, কাঁদার মতো একটু অভিনয় কর। আমি আল্লাহ, তোর অভিনয় করা কান্নার পরিবর্তে আমি তোকে মাফ করে দেব। কাঁদতে পারিস কি? অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয়কে অরিজিনাল বলে চালিয়ে দেব। একটা স্পেস, একটা জায়গা, পা রাখার একটা জায়গা, সরু একটা জায়গা করে দে, যেখান থেকে ঢুকে তোকে বাপ করতে পারবো, একটু সুযোগ দে, আমি বাকি ফিনিশ করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। একটা গলি ফাঁক দে মাফ করার মতো, কানতে হবে না, মুখটা বেঁকিয়ে একটু রাস্তা করে দে, আমি সেখান দিয়ে ঢুকে তোর তামাম গোনা মাফ করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, এটা হচ্ছে নামাজ কাজা করার গুনাহ মাফ হলো, কিন্তু নামাজ মাফ হয়নি। বুঝতে পাচ্ছেন? নামাজ তাহলে কি হবে? ফজরের নামাজ দুরাকাত পড়ুন, সাথে সাথে দুরাকাত প্রিভিয়াস আল্লাহকে বলুন, আল্লাহ গো যখন বদমাইশ ছিলাম তখনকার নামাজ দুরাকাত পড়লাম, আসরের নাম জোহরের নামাজ পড়ুন, আর আল্লাহকে বলুন, আল্লাহ 5 মিনিট টাইম লাগছে, আমি আগেকারের যুগের সেই 4 রাকাত ফরজ পড়লাম, আসরের পড়ুন, পুরনো 4 রাকাত পড়ুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা মানুষ হজের নিয়ত করলো, বুখারীর প্রথম হাদিস, মানুষটি হজে যেতে পারল না, মারা গেল, আল্লাহ বলছে কিনা ও যা কান না যাক আমি তাকে হাজি বলে কবুল করে নিলাম। কোন বান্দা উমরি কাজার নামাজ আরম্ভ করেছে কিন্তু পুরো নামাজ শেষ করতে পারল না, এর মধ্যে তার মৌত হয়ে গেল, আমি আল্লাহ বলে দিচ্ছি ও নিয়ত করে আরম্ভটা করেছে, আমি আল্লাহর খতমটা দেখে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? খালি জাহান্নামের তলায় চলে যাবি বলে ছেলে ভয় দেখে পেছন পেছন ঘুরিয়ে বাড়ি থেকে নাস্তা রুটি গোশত নিয়ে যাবেন বলে খাওয়া হবে, খালি ভয় দেখে রাখলে হবে? মসজিদে কাল সিন্নি আসিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব আনন্দে তাই কোটি কোটি। এমন সময় এলো ভিখারি গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। মোল্লা কহিল ভারী ভেলা হলো লেটা, উপরি চাপ দিয়ে বলে নামাজ পড়িস বেটা, কাঙালের বাচ্চাগুলো বাইরে থেকে দেখছে আর তুমি মসজিদে কবাব খাচ্ছ। আমি বলিনি, কাজী নজরুল ইসলামের কবিতা, যারা শিক্ষিত ছেলে জিজ্ঞেস করেন না গো কি, তাই তো নাকি? এখন তো ওকে ভাগ দিতে হবে। মোল্লা কহিল ভারী ভেলা হলো লেটা, উপরি চাপ দিয়ে বলছে নামাজ পড়িস বেটা। কিছু মনের দুঃখে ভিখারি চলে যাচ্ছে। আশিটা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কবু, তার তরে তুমি মুখে অন্ন বন্ধ করুনি প্রভু। সুবহানাল্লাহ, 80 বছর তোমায় ডাকিনি, কোনদিন আমার পেটের খোরাক তুমি বন্ধ করুনি, আজ মসজিদে তালা দিল কে? বললে আমার দোষ। বিশাল বড় হাদিস, বিদ্যা দেখে লাভ নেই। এখানে বুঝুন কি বলছে, সম্পত্তি বলে ভোগ করা হবে, জানবে নামাজ রোজা তার হচ্ছে না, কিয়ামত কাছাকাছি এসে গেছে ভেবে নাও। ভুঁড়ি উল্টে যে মসজিদে সারা রাত ভোজ ভোজ করে ঘুমাচ্ছে, তিন দিন থেকে চলে গেল মসজিদের মুতুল্লি সেক্রেটারির হাতে 300 টাকা দিয়ে গেল কি, বলে ভাই তিন দিন ছিলাম, কারেন্ট পুড়িয়ে পাকা চালিয়েছে, 400 টাকা রেখে দেয়। কার বাবার কারেন্ট পুড়িয়ে গেল, বুকা মুসলমান না? ভালো কথাই তো বলছে, আল্লাহর ঘরের হক মেরে দিয়ে ভালো কথা বলছে। হ্যাঁ, প্রথমে তোমার মাকে আমি বিষ খাওয়াবো, তারপর আবার ওয়াশ করতে নিয়ে যাবো হসপিটালে, যদি ওয়াশই করাবো তো বিষটা খাওয়ালাম কেন? আমার দাদু যান মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, কিতাব লিখতেন, মসজিদের সঙ্গে ওনার ঘর থাকত। কারেন্ট চলে গেছে নিউ মার্কেট মসজিদে, হঠাৎ বাইরে থেকে দিয়ালগিরি, দিয়ালগিরি বোঝেন তো নাকি? আমাদের জেলার মানুষ তো বুঝবে, পাশেই জেলা একই হলো। দেয়ালগিরি জ্বালিয়ে যখন আসছে, দাদু যান বলছে আমার তো দিসলাই শেষ হয়ে গেছে, কোথেকে জ্বালালে এটা? যেহেতু মসজিদের একটা কাঠি থেকে ধরিয়ে দিয়েছে, মসজিদ তোমার বাবার সম্পত্তি, বেহুদা বন্ধ করো, বন্ধ করিয়েছেন, বন্ধ করিয়ে নতুন দিসলাইয়ের প্যাকেট কিনে আগে মসজিদে দিয়েছেন, তারপর নিজের দিসলাই কিনে আবার নিজে একটা ধরিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমনি তাদের জন্য আমার আপনার বাপ চাচাগুলো পাগল ছিল নি, বুঝতে পেরেছেন? এমনি তাদের জন্য জান দিয়ে দেবো বলতুনি, এমনি তাদের জন্য বললে বুড়ো হয়ে গেছে, ঘুষি পাকাতে পারছে না, হাত গুটোতে পারছে না, দাঁড়ালে ঠক ঠক করে কাঁপছে, কি করছে লাস্টে হাওয়াও করে কাঁদছে, কেন বললি? আল্লাহ তোর বিচার করবে। কথা বুঝতে পারছেন? এখন যদি এই স্পিড দেয় আপনার আমার বাপ চাচা আর আমরা জওয়ান ছেলে, আব্বা তুমি বোঝো না, ওরা ঠিকই তো বলছে, বাপের উস্তাদ বসে আছে। তাহলে ওনাদের ওই মুরব্বীর জওয়ানি থাকলে কি করতে বলেন তো? পীর মাসায় কলিয়াউলিয়াদের বিরুদ্ধে কথা বলবি, আল্লাহর ঘরে থেকে আবার নামাজ শিখাবি, কি সর্বনাশের কথা! পীর না মারলে কি জান্নাতে যাওয়া যাবে না? কথা বুঝতে পারছেন? কোন এটা তো পুরো একটা বাচ্চা ছেলে বুকার মুখা কথা, কথা বুঝতে পারছেন না? পীর কথা কি কোরআনে আছে? আমাকেও প্রশ্ন করে যাবে, ব্যাককেল ভাই পীর কথা কোরআনে থাকবে কি করে? কোরআন আরবি ভাষায় লেখা আর পীর ফার্সি ভাষা, কোরআনে থাকবে কোথেকে? কথা বুঝতে পারছেন? নামাজ কোরআনে আছে, বলো দেখো কোন মাওলানা দেখাবে? সালাত আছে, কারণ নামাজ ফার্সি ভাষা। বেটা যত বড়ই হয়ে যায় বাপ বাপ রয়ে যায় নিজের চোখে দেখে না। কি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন পাক কি বলছে আরে বাপ রে বাপ আহ সুবহানাল্লাহ জিন্দা তারা কথা বুঝতে পারছেন না ফাউজুল আজিম মাশাআল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এবারে আমি আরম্ভ করি ওই জায়গা থেকে ঠিক চাচা একটা আয়াত দিল ওর পরে যদি আমি চলে যাই ওলিয়া মুর্শিদা এটাও কোরআনে পাওয়া যায় যেটাকে ফার্সিতে বলে পীর সব থেকে বড় কথা পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না তার দলিল দেবো দেখবেন আমি ওই www.anibar.in